দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর কাটে দিবে তুমি প্রভুর কাছে, প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে মরণ তোমার, দিবে তুমি প্রভুর কাছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ও ভূ গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এই ওসিলায় রহম দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও, কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও, এই ওসিলায় বিপদে পার করে না ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, কারো কাছে হারি না কারো অনুসারি না তবু দারে হাত পাতি তবুও, কারো কাছে হারি না কারো অনুসারি না তবু দারে হাত পাতি তবুও, এই ওসিলায় চির সুখী জান্নাতে দা ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া। এই শিলায় মা বাবাকে জান্নাতে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশেকা, এই অধম পড়ে আছি বাংলায়তন, তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায়তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে না ওরাও যা তোমার রসুলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার রসুলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রসুলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রসুলুল্লাহ, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার। রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম কুলমালায়ে তাহার তরে, জানাই লাখো সালাম। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম কুলমালায়ে তাহার তরে, জানাই লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে, নবী বিনে ভুবন মাঝে রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, নূর নবীজি আগমনে গাও রে সবে গা, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান, নূর নবীজি আগমনে গাও রে সবে গা, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান, সকল নবীর সেরা তিনি, সকল রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, সেই সেই ফুলেরই সুবাসনীতে চল রে মদিনা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা, রসুল নামে ফুল ফুটেছে মরুসাহারা, ডেকে ল রসুল আল্লাহ রওজা পাকের কিনারে, আমি কে দেখে দেহ গোশালা ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে, ডেকে ল রসুল আল্লাহ রওজা পাকের কিনারে, আমি কে দেখে দেহ গোশালা ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আছে নিঝুম নিরালা, দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আছেন নিঝুম নিরালা শারদা রসুল্লা ডাকে অধম তোমারে শারদা রসুল্লা ডাকে অধম তোমারে আমি কে দেখে দে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে আজ রাজা শুয়ে থেকে হা কাঁদেন তিনি উম্মতের মায়া আজ রাজা শুয়ে থেকে হা কাঁদেন মতের মায়া মোদের অশ্রু ভেজায় সালা পাঠিয়ে দিলাম শিয়রে মোদের অশ্রু ভেজায় সালা পাঠিয়ে দিলাম শিয়রে আমি কে দেখে দে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম তো চোখের না নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম তো চোখের নার তুমি কবে দিবে মুলাকাত ডেকে নিবে আমারে তুমি কবে দিবে মুলাকাত ডেকে নিবে আমারে আমি কে দেখে দে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে পশু পাখি দিওয়ানা তোমার কারণ তুমি দয়া রাধার পশু পাখি দিওয়ানা তোমার কারণ তুমি দয়ারাধা। শোনো ও গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো ও গো দোস্ত খোদা, দেখা দাও অতি গোপনে। আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ওই হাজি ভাই যায় মদিনা, রওজা পাকে সালাম জানা। ওই হাজি ভাই যায় মদিনা, রওজা পাকে সালাম জানা। অধো মেরো আরজি, দেখা দিবে মরণে। অধো মেরো আরজি, দেখা দিবে মরণে। আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লও রসুলাল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো আমারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কে দেখে দেহই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হা। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হা। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো,

তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, মন ছুটে যায় দূর মদিনা, মন ছুটে যায় দূর মদিনা, এলে হজের মহিনা, কবে যে যাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, আশিক যায় ছুটে পানে মদিনা, সালাম জানায় সবে কদমে তোমার, আশিক যায় ছুটে পানে মদিনা, সালাম জানায় সবে কদমে তোমার, আমি তো অসহায় কাঁদি যে নিরালা, মনে যে বাধা মানি না, কবে যে যাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, তোমায় ছাড়া নবী যায় না চলা, তুমি আমার গো তরানে, তোমায় ছাড়ানো বিজায় না চলা, তুমি আমার গো তরানে ওয়ালা, মরণ বেলায় দেখা দিও আমার চরণে কামনা, কবে যে যাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, মন ছুটে মন ছুটে যায় দূর মদিনা, এলে হজের মাহিনা, কবে যে যাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, কবে যে যাব মদিনা হে রাসূল, কবে যে পাব মদিনা, কবে যে পাব মদিনা।